আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ, আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ, আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ। কেয়ামতের কঠিন দিনে, কেয়ামতের কঠিন দিনে পাই যেন নাজাত, আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ, আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ। রোজ হাশরে সূর্য যখন আসবে মাথার পরে, দিক বিদিকে ছুটবে সবার আরশে ছায়ার তরে। রোজ হাশরে সূর্য যখন আসবে মাথার পরে, দিক বিদিকে ছুটবে সবার আরশে ছায়ার তরে। সেই ছায়া পেতে যা ওহে দয়াময়, ছায়া পেতে যা ওহে দয়াময়, তুলেছি এই দুটি হাত, আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ, আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ। মহাপ্রলয় সেই মহাদিনে মানুষ হবে অসহায়, নিঃশ্বাসে হাই বেদনার শোক খুঁজবে স্বজন সহায়। মহাপ্রলয় সেই মহাদিনে মানুষ হবে অসহায়, নিঃশ্বাসে হাই বেদনার শোক খুঁজবে স্বজন সহায়। তাই এই ফরিয়া তোমার কাছে, এই ফরিয়া তোমার কাছে, কাঁদি প্রভু দিবারাত, আল্লাহ তোমার কাছে এই ফরিয়া, আল্লাহ তোমার কাছে এই ফরিয়া। কেয়ামতের কঠিন দিনে, কেয়ামতের কঠিন দিনে পাই যেন নাজাত, আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ, আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ, আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ, আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ, আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ।